আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আলোচনা করছিলাম নামাজ কায়েম হবে কিভাবে আপনার জীবনে, বা আল্লাহর জন্য নামাজ যে আল্লাহ কায়েম করতে বলেছেন কিভাবে কায়েম হবে। আলোচনা করতে করতে এক পর্যায়ে বলেছিলাম যে মুসল্লি তার রবের সঙ্গে মোনাজাত করে, নিরালায় মোনাজাত করে। মোনাজাত করে মানে ফিসফিসিয়ে কথা বলে, কিন্তু প্রিয়তমের সাথে নিরালায় আলাপনের মিষ্ট স্বাদ তখনই পাবেন যখন আপনি সজ্ঞানে তার সাথে কথা বলবেন। আপনি যদি একটা কেরালার মহিলাকে বিবাহ করেন, দিবাসর রাতে দুইজনে ফিসফিসিয়ে মোনাজাত করেন, এটা মোনাজাত তাই না, যেন বাইরের লোকে শুনতে না পায়, দিয়ে দুজনে গল্প করছেন, কেরালা ভাষা আপনি জানেন না আর সে বাংলা ভাষা জানে না, কি আলোচনা করবেন? ইশারা ইঙ্গিতে যায় হয় তাই না, কিন্তু কথা বলে তো কিছু হবে না, কথা বলে তো কিছু হবে না। আপনি বলেন হুজুর এই তুলনা কেন করছেন, আল্লাহ তাআলা সব ভাষা জানেন। ঠিক আছে, তো আপনি কি ভাষা বলছেন? আপনি বাংলা ভাষা বলছেন নামাজে নাকি আরবি ভাষা বলছেন? তো আপনি আরবি ভাষা বোঝেন? আপনি তো বুঝছেন না। তো আপনি যেটা বলছেন সেটা নিজেই বুঝেন না। তাহলে যদি বলেন আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অন্তরের খবর জানেন, ঠিক আছে, তো আপনি যেটা বলছেন সেটা অন্তরে আপনি জানেন? জানেন না, তাহলে কি লাভ হবে? ওই যে লবণ আনতে গিয়ে লবণ আনা হবে, বুঝতে পারছেন, লবণ আনতে গিয়ে কি আনবে, লবণ নিয়ে আসবে। আল্লাহ মুস্তাহান, মিষ্টি স্বাদ তখনই পাবেন যখন আপনি সজ্ঞানে তার সাথে কথা বলবেন। নচেত পাগল যেমন প্রলাপ বকে কোন শান্তি পায় না, তেমনি আপনিও পাবেন না। সুতরাং নামাজে আপনি যা বলছেন তা সম্পূর্ণ না হলেও মোটামুটি বুঝতে হবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহিম মালিক, কি বলছেন আপনি, আল্লাহ জবাব দিচ্ছেন, আপনি কি বলছেন। যদি আপনি মনের ভিতরে মানেটা না জানেন তাহলে আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহ তাআলা কি হবে আর, আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ আল্লাহ তাআলা সেই অন্তর থেকে দোয়া কবুল করেন না যে অন্তর উদাসীন, কলবিন লাহিন। আপনি বাংলা ভাষাতেই দোয়া করছেন কিন্তু অন্তর বলছে না, আপনার মুখ বলছে অন্তর বলছে না, দোয়া কবুল হবে না। তাবনাতা না ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, কি বললে ভাই জানি না, আপনার অন্তরে সেটা নেই, করতে হয় করে দিলেন, তোতা পাখির মতো বুলি আউড়িয়ে দিলেন, তাহলে পরে আপনার সেটা আল্লাহ দরবারে কবুল হবে না। অতএব যা বলছেন তা সঠিকভাবে বলুন, বুঝে বলুন, নচেত আপনি কি বলছেন তা যদি আপনি নিজেই না বুঝেন, অথবা দাদা বলতে গাধা বলেন তাই না, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন কিংবা ওয়ালাজ্জালিন কিংবা আরো কত রকমের উচ্চারণ আছে, যে যেমনে পারে গো তাই না। ওই যে আনিস ভাই মনে আছে মদিনায় এক মিশরি আর এক বাংলাদেশি পাশাপাশি জুমার নামাজ পড়তে গেছে। জুমার নামাজে সাধারণত জুমার দিনে কি সুরা পড়তে হয়, সুরা কাহাফ, সুরা কাহাফ পরে সাধারণত জুমা পড়তে গিয়ে, তো বাঙালি পড়ছে ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা, বাংলাতে সাধারণত বাঙালিদের উচ্চারণ যাই হয়, কোথায় যাইতেছিস যা, হ্যাঁ, তো ইয়াজুজা ওয়া মাজুজা, তখন মাসরি বলছে খাতা খাতা, কেফ কেফ আকুল খাতালেশ খাতা, লা ইন্না ইয়াগুগা ওয়া মাগুগা, বুঝতে পারলেন। যেমন ওয়ালাদ্দালিন না ওয়ালাজ্জালিন দুটোই ভুল তাই না, তেমনি বাঙালি আর মাসরি দুটোই ভুল তাই না, ও সংশোধন করছে বলছে ইয়াগুগা ও মাগুগা, কারণ জিমের উচ্চারণ বাঙালি যা দিয়ে করে আর মিশরি কি দিয়ে করে, গ দিয়ে, তো মুশকিল। অতএব যা উচ্চারণ করতে হবে সঠিকভাবে করতে হবে। আলহামদুলিল্লাহ, হামদ, হামদ মানে কি জি, হামদ মানে প্রশংসা, আপনি বলছেন হামদু তাই না, তো মানে পার্থক্য আছে, আইন আর আলি পার্থক্য আছে না, নেই বিশাল পার্থক্য আছে। ত আর তা মানে আল্লাহ তাআলা আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মাইমাইন, আল্লাযী খালাকা আহসানা খালকাহু ফাবাদা খালকাল ইনসানি মিন মিন তিন, ওয়াত তিন ওয়াজ জাইতুন, তিন মানে কি, তিন মানে ফল আছে, ফলটা কি, দিন মানে দুমুর। তাহলে আল্লাহ তাআলা দুমুরের কসম খেয়ে বলছেন ওয়াত তিন ওয়াজ জাইতুন, এখানে বলছে খালকাল ইনসানি মিন তিন, আল্লাহ তাআলা ডুমুর থেকে মানুষকে সৃষ্টি করেছেন, ঠিক কথা? তাহলে ভুলটা কি আছে বলুন তো, মাটি থেকে তো আছে, কিন্তু আপনি যে তিন বলছেন এই তিনের ভুলটা কি? ওয়া তিন ওয়াজ জাইতুন ঠিক আছে, তা দিয়ে আছে, আর ওখানে ত দিয়ে আছে, তিন। তো আপনি তো বললেন আপনি তিন বলছেন, এখানে তিন বলছেন, তাহলে মানেটা কি হলো যে আল্লাহ মানুষকে ডুমুর থেকে সৃষ্টি করেছেন, তাই না? তাহলে গড়বড় আছে না নাই, বিশাল গড়বড়। এই জন্য যা বলছেন তা ভালোভাবে বলতে হবে, যাতে দাদা বলতে গিয়ে গাধা বললে দাদা তো কি করবেন বুঝতেই পারছেন। হ্যাঁ আচ্ছা, যদি আপনি মানে বোঝেন তাহলে আপনি আলাপে মজা পাবেন, বিধায় ফলও হবে অপরিণত বা বিপরীত, সুতরাং সেই ক্ষেত্রে আপনার নামাজ কায়েম হবে না, বুঝতে পারছেন, নামাজ কেয়াম হবে না, নামাজ বসেই থাকবে। ওই দেখুন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল মুসাল্লি বা ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহ, অবশ্যই নামাজি তার প্রতিপালকের সাথে নিরালায় আলাপ করে, আলাপ করে, সুতরাং সে কি আলাপ করছে তা যেন সে লক্ষ্য করে, সে যেন তা লক্ষ্য করে। এটা হচ্ছে মুসনাদে আহমদের হাদিস, মিশকাত 856 নম্বর হাদিস। বেশ, যদি আপনি বুঝেও খেয়াল করে সুরা ও তথা দুরুদ ইত্যাদি দোয়া দুরুদ না পড়েন তাহলে কি হবে, তাহলে তার ফল যে সুন্দর ও মিষ্ট হবে এটা অনিশ্চিত, কিন্তু বুঝে পড়লে ফল মিষ্ট হবে নিশ্চিত। ওই ফলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন শুনুন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা, এমন কোন মুসলিম যে উযু করে, ফা ইউসবিগুল উযু, পরিপূর্ণ রূপে উযু করে, সুম্মা ইয়াকুমু ফি সালাতিহি, তারপর সে নামাজে দাঁড়ায়, ফা ইয়ালামু মা ইয়াকুল, অতঃপর সে যা বলছে তা জানে, আল্লাহু আকবার বললাম মানে কি জানে, তাই না? তারপরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা কিম্বা আল্লাহুম্মা বায়িদ বাইনি, কি বলছে সে জানে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি বলছে সে জানে, কুল হুয়াল্লাহু আহাদ কি বলছে জানে, সুবহান রাব্বিয়াল আযীম মানে কি জানে, সামি আল্লাহু লিমান হামিদা কি, আর সুবহান রাব্বিয়াল আলা, রাব্বিগফিরলি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু কি সে জানে, ফায়ালামু মা ইয়াকুল ইল্লান ফাতালাক ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু মিনাল খাতায়া লাইসা আলাইহি যামব, তাহলে তখনই সে প্রথম দিনের শিশুর মত নিষ্পাপ হয়ে নামাজ সম্পন্ন করে, খালাস, সমস্ত গুনাহ মাফ। কিন্তু শর্তটা কি হলো, সে যা বলছে তা জানে, তার মানে এখানে নামাজ কায়েম হলো। তাহলে নামাজ কায়েম হওয়ার একটা শর্ত কি হলো, নামাজে প্রাণ প্রতিষ্ঠার একটা কাজ কি হলো, কর্ম কি হলো, আপনি নামাজে যা বলছেন তা বুঝবেন। হাদিসটা আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, ইবনে খোজাইমা, হাকিম, সহিহ তারগিব 183-540 নম্বর। নামাজে রুহ বা জান আনতে যে জিনিস বেশি সাহায্য করে তা হল নামাজে যা পড়া বা বলা হয় তার অর্থ বোঝা, অন্যথায় নারকেলের খোসা না ভেঙে উপরে কামড় দিলে যেমন আপনি মজা পাবেন না, নারকেলের স্বাদ পাবেন না, পরন্তু মেহনত বরবাদ ও দাঁতে দরদ হবে, দাঁত আপনার 12টা বেজে কামড়ে কামড়ে। অনুরূপ আরবি ভেঙে না বুঝে নামাজ পড়লে নামাজেরও কোনো স্বাদ পাওয়া যাবে না, তাতে বিশেষ তৃপ্তি ও ফল লাভ হবে না। তাহলে দাঁতে কামড় দেওয়া মানে আমরা আরবি পড়ছি বটে, কিন্তু দাঁতে ওই খোসাতে বা নারকেলের উপরে যে শক্ত ওটা কি বলে, ওই শক্ত অংশটা খোলাটা আর কি, এত শক্ত যে দাঁত দিয়ে আপনি যতক্ষণ না আপনি ভেঙেছেন, তাই না? হ্যাঁ, ইন্নাল আব্দালা ইউসাল্লি সালা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা নামাজ পড়ে, মা ইউক্তাবুলাহু মিনহা ইল্লা উশরহা, দেখা যায় বান্দার ওই নামাজের 10 ভাগের 1 ভাগ সওয়াব লেখা হয়, হাই হাই, পুরো সব লেখা হয় না, কারণ এক এক বান্দা এক এক মুসল্লি এক এক রকমের মন নিয়ে নামাজ পড়ে, এক এক রকম জ্ঞান নিয়ে নামাজ পড়ে। সুতরাং সবারই স্বভাব সমান হয় না, কারো স্বভাব হয় একের দশ, কারো হয় একের নয়, কারো হয় একের আট, কারো হয় একের সাত, কারো হয় একের ছয়, কারো হয় একের পাঁচ, কারো হয় একের চার, কারো হয় একের তিন, কারো হয় অর্ধেক, পুরোপুরি নামাজ। বুঝতে পাচ্ছেন না? এই জন্য আমরা না সালাম ফিরেই বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাই না? নামাজ খারাপ জিনিস তাই বলি আস্তাগফিরুল্লাহ না, নামাজে আমরা খারাপ কাজ করি তার জন্য, যে ভুল করি তার জন্য আমরা বলি আস্তাগফিরুল্লাহ। এটা হলো আবু দাউদের হাদিস নাসাই, যে যার নামাজ যত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হবে। প্রত্যেক আমল কবুল হওয়ার শর্ত কয়টি? এক তো আছে তৌহিদ, তৌহিদ থাকতেই হবে, তাছাড়া কবুল হবে না। কিন্তু আমল কবুল হওয়ার শর্ত কয়টি? দুটি, কি কি? ইখলাস আর তরিকায়ে মুহাম্মাদি, দুটোর মধ্যে একটা থাকলে তো আমল কবুলই হবে না, নামাজ কায়েম হওয়া তো দূরের কথা, নামাজ কবুলই হবে না। আপনি আল্লাহ ছাড়া অন্যের জন্য নামাজ পড়ছেন, নামাজ কবুল হবে না? লোক দেখিনি নামাজ পড়ছেন, শ্বশুর বাড়ির ভয়ে নামাজ পড়ছেন, মোতাওয়ার ভয়ে নামাজ পড়ছেন, কাফিলের ভয়ে নামাজ পড়ছেন, বেতন বেশি নেওয়ার জন্য নামাজ পড়ছেন, ইত্যাদি ইত্যাদি বহু রকমের উদ্দেশ্য আছে মানুষের, তাহলে নামাজই হবে না। দ্বিতীয় হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি, আল্লাহর জন্যই পড়ছেন কিন্তু তরিকাটা কার? যদি কোন ইমাম সাহেবের তরিকায় পড়েন, যদি কোন পীর সাহেবের তরিকায় পড়েন, কিংবা আপনার মন সাহেবের তরিকায় পড়েন, কিংবা আপনার ইমাম সাহেব আপনার গ্রামের ইমাম সাহেবের তরিকায় পড়েন, হবে? কার তরিকায় হইতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। যত বেশি তরিকা সহি তরিকা হবে তত আপনার নামাজ কায়েম হবে, তরিকা সহি হইতে হবে। হুজুর এটা কি জরুরি? রাফা দান করা কি জরুরি? না জরুরি না, না করলেও হবে, কিন্তু পূর্ণ হবে? আপনি একটা পুরো একটা মানুষকে বা একটা মহিলাকে সাজাবেন, সাজানোর জন্য কি তায়রা জরুরি? ওটা কি বলে মাঝখানে যেটা পড়ে টিকলি, টিকলি টিকলি কি জরুরি? না জরুরি না, কিন্তু দিলে পরে আহা, যত অলংকার দেবেন তত কি হবে? ভালো হবে, তাই না? এটাকে কি বলে নাকে এইভাবে টেনে দেয় লাগানোর মতো? হ্যাঁ, নলক না নথ না কি বলে, যাই হোক, এটা যদি না দেয় সমস্যা আছে? সমস্যা নেই, কিন্তু খুলে দিলে হ্যাঁ সুন্দরী সুন্দরী থাকবে, কিন্তু ওটা দিলে বেশি সুন্দরী হবে, তাই না? পরিপূর্ণ সুন্দরী হবে। তো আপনি বলেন রফায়েতের না করলে কি সমস্যা? আমি যে আমি বুকে হাত না বাঁধি, নাভির নিচে হাত বাঁধি, সমস্যা না? সমস্যা নেই, সুন্নত। তাহলে সুন্নত ছাড়লে আপনার কিটা হবে? ওই যে অলংকার একটা একটা করে কম হয়ে যাবে। একবার রফায়েতান করলে কটা স্বভাব হবে? একটা সুন্নাহ পালন করলে দশটা স্বভাব, ভালো দশটা। আপনি কতবার রফায়েতান করবেন চার রাকাত নামাজে? আপনার দশটা দশটা করে স্বভাব কমে যাবে, যত কমবে তত আপনার নামাজ কায়েম হতে নিচে নেমে যাবে। ব্যাস, রাসূলুল্লাহ হ্যাঁ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ইমানদাররা তোমরা নামাজের নিকটবর্তী হইও না, নামাজের কাছে যেও না। কেন? ওয়া আনতুম সুকারা, যদি তোমরা নেশাগ্রস্ত থাকো। কেন? হাত্তা তাআলামু মা তাকুলুন, যতক্ষণ না তোমরা কি বলছো তা বুঝতে পারো। নেশার ঘরে আছো, মাথা ঠিক নেই, হুঁশ বুদ্ধি নেই, কি বলতে কি বলে ফেলবে, তাই না? বোনকে হয়তো বউ বলে ফেলবে, এই থামো থামো থামো থামো, এগিয়ে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নেশা কেটে যাক। এই জন্য নামাজের কাছে যেও না, নামাজের কাছে গেলে তোমরা আলটা পাল্টা বকবে, শিশুরা পড়তে কি পড়বে, তাই না? উল্টা পাল্টা পড়বে। তাহলে কেন? হাত্তা তাআলাও মা তাকুলুন, যাতে করে তোমরা যা পড়ছো তা বুঝতে পারো, বলতে পারো, বুঝতে পারো যে হ্যাঁ আমি কি বলছি, জ্ঞান স্বজ্ঞানে। এখন নেশাগ্রস্ত অবস্থায় যদি নামাজ পড়ার নামাজের নিকট যেতে নিষেধ করা হয়, তাহলে আপনার মানে না জানা অবস্থায় যে আপনি দুনিয়ার নেশায় মত্ত, আপনি অজ্ঞানতার নেশায় মত্ত, আপনি মানেই বুঝলেন না আরবিতে কি বলছেন, তাহলে কি আপনার নামাজের নিকটে যাওয়া ঠিক হবে? এ বুঝে দেখার কথা। আমি বলছি না যে নামাজের মানে না বুঝলে নামাজ পড়াই যাবে না, আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? আল্লাহ বলছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে যেও না। তাহলে নেশা ছাড় নেশাগ্রস্ত কেন? এটা তো নেশাগ্রস্ত তখন ছিল যখন মদ হালাল ছিল তখনও, তাই না? তখনও মদ হারাম হয়নি। যখন মদ হারাম হয়ে গেল তখন কোনো ব্যাপারই নেই, নেশাগ্রস্ত থাকার কোনো ব্যাপারই নেই, তাই না? তো যাই হোক, কেন? হাত্তা তাআলামু মা তাকুলুন, যতক্ষণ না তোমরা কি বলছো তা বুঝতে পারো। তাহলে এখনো যারা আমরা নেশা না করেই যা বলছি তা বুঝতে পারি না, তাদের নামাজের নিকট যাওয়া কেমন হবে? হ্যাঁ সত্তর ভাই, কেমন হবে নামাজের নিকট যাওয়া? ওই হবে যে নামাজ কায়েম হবে না। সুতরাং মাদকদ্রব্যের মতো ঐদাস্য গাফলতি খেলতামাশা পার্থিব্য সম্পদ এবং নামাজি নামাজে যা বলছে তা বুঝতে চেষ্টা না করার আলস্য যাকে নেশাগ্রস্ত করে রেখেছে, সে কি নামাজের নিকটে আসার অযোগ্য নয়? এটা বুঝে দেখার ব্যাপার আছে যে আপনি কোন নেশায় আছেন। বাস আরবি মুখস্থ করে নিয়েছেন, তোতা পাখি, তোতা পাখির বুলি বলে দিচ্ছেন। তোতা পাখি যেটা শেখানো হয় সেটাই বলে, তাই না? তার মানে কি বোঝে? হ্যাঁ, তোতা পাখি মানে বোঝে? তোতা পাখি একবার হাটে বিক্রি হচ্ছে, রাজার হাটে, রাজা রাজপুত্র গেছে, গিয়ে তা তোতা পাখি কিনবে বলছে, খুব হ্যাঁ পাখি সব কথা জানে, সব কথা উত্তর দেয়। তখন বলে, হ্যাঁ আমার বাবা কি কেমন মানুষ? বলছে ভালো, ভালো মানুষ। বলছে সন্দেহ কি, সন্দেহ কি, কি মুখস্থ করেছিল? সন্দেহ কি, সন্দেহ কি, তারপরে এটা কি ভালো? হ্যাঁ সন্দেহ কি, সন্দেহ কি। যাই হোক, খুব খুব খুশি হয়ে পাখিটা কিনে, বেশ মোটা টাকা দাম দিয়ে পাখিটা কিনে নিয়ে এসে পড়েছেন স্কুলের সিলেবাসে। এটা কোন একটা মানে লেখকের লেখা, স্কুলে পড়ানো হয়, সিলেবাসে আছে। তারপরে বাড়ি নিয়ে এসে সবাই রানীরা দেখছে, হ্যাঁ সব জিজ্ঞেস করছে, হ্যাঁ আমি কি সুন্দরী? সন্দেহ কি, সন্দেহ কি, মানে দারুণ ব্যাপার তো, কথার জবাব দিচ্ছে। তখন একজন বলছে, পাখিটা নিয়ে কি আর কি লাভ, কটা কথা জানে। তো একজন বলছে, রাজামশাই মানে রাজপুত্রের বউ আর কি, রানী বলছে আপনি পাখিটা এত টাকা দিয়ে কিনে ঠকেছেন। তখন রাজপুত্র পাখিটাকে বলছে যে, পাখি আমি কি তোমাকে এত টাকা দিয়ে ঠকেছি? তখন বলছে, সন্দেহ কি, সন্দেহ কি। পাখির যদি হুঁশ থাকতো এটা বলতো? পাখি জানে না মানেটা কি হচ্ছে, বুঝতে পারছেন? ওখানেও বলছে সন্দেহ, মানে তুমি নিশ্চয়ই ঠকেছ। তো এইভাবে আমরা মুখস্থ করা বলি, আল্লাহ আকবর বলুন, না সুবহান রাব্বিয়াল আলা বলুন, আলহামদুলিল্লাহ যাই বলুন, মুখস্থ করা বলি বলি, ফলে আমাদের অবস্থা এরকমই হয় যে আমরা নামাজের কাছে আসার অযোগ্য। তার মানে কি নামাজে যাব না? না তা নয়, আমাদেরকে নামাজের কাছে যাওয়ার যোগ্য করে তুলতে হবে, তার মানে মানে বুঝতে হবে, তবে আমাদের নামাজ কি হবে, কায়েম হবে। ব্যাস, ফল কথা হলো সর্বপ্রকার মাদকতা, নেশা, ঔদাস্য, অমনোযোগিতা, উদাসীনতা থেকে পবিত্র হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে তার সাথে আলাপ করতে হবে, এই হচ্ছে মুমিনের কর্তব্য। চলেন দশ নম্বর, কিভাবে নামাজ কাবে হবে। নামাজের ভিতর আপনি আপনার আত্মা ও শয়তানের বিরুদ্ধে লড়াই করুন। নামাজ পড়তে দেবে আপনাকে শয়তান? আপনার মন যেমন চায় না, তেমনি আর একটা জন আছে আল্লাহ তাআলা পিছনে লাগিয়ে দিয়েছেন, এটা আল্লাহর হিকমত, তাই না? পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য প্রশ্নটা একটু করতে হয় এইভাবেই। আসলে বিনা পরীক্ষাতে পাশ করলে লাভটা কি? তো আল্লাহ তাআলা শয়তানকে পিছনে লাগিয়ে দিয়েছেন। একে তো মনে নামাজ পড়তে চায় না, তার উপরে শয়তান পেছনে লাগানো আছে। এখন লেগে থাকলে কি করতে হবে? তার বিরুদ্ধে লড়াই করতে হবে। সবচেয়ে বড় জিহাদ জানেন কার কার বিরুদ্ধে জিহাদ করা? মনের বিরুদ্ধে জিহাদ করা। সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো নিজের নাফসের বিরুদ্ধে জিহাদ করা। চালান শ্রেষ্ঠ জিহাদ, নাফসের বিরুদ্ধে জিহাদ করুন। নাফসের বিরুদ্ধে জিহাদ করেন, নামাজটাকে সহি করতে যাচ্ছেন, শয়তান আসছে, শয়তানের বিরুদ্ধে আপনাকে কি করতে হবে, জিহাদ করতে হবে, তাই না? কারণ শয়তান কি করে, চায় না যে মোমেন ভালো করে নামাজ পড়ুক। আপনি নামাজে মন বসালো, শয়তান কিন্তু আপনার পিছন ছাড়ে না। তাই তো অনেক ভুলে যাওয়া কথা নামাজে মনে পড়ে যায়, তাই না? ভুলে যাওয়া কথা নামাজে মনে পড়ে যায়। ওই যে বলছিলাম, প্রায় বলে থাকি আমি, সৌদি আরবের একটা ঘটনা, তার আসরের নামাজ পড়েছে ইমাম সাহেব, দিয়ে সালাম ফিরে দিয়েছে, তারপরে মুসল্লিরা বলছে না নামাজ তিন রাকাত হয়েছে, নামাজ তিন রাকাত, ইমাম সাহেব ভাবছে চার রাকাত হয়েছে, মুসল্লিরা বলছে না নামাজ তিন রাকাত হয়েছে। কেউ বলছে না চার রাকাত হয়েছে, চার রাকাতই হয়েছে, এরকম ইখতিলাফ হয়, সবারই মন ঠিক থাকে না। একজন বলছে আমি গ্যারান্টি দিয়ে বলছি নামাজ তিন রাকাত হয়েছে, তুমি গ্যারান্টি কোত্থেকে দিলে? তো বলছে আমি আসরের নামাজে মোটামুটি চারটে দোকান আছে আমার, তো এক এক রাকাতে মোটামুটি চারটে দোকানের হিসাব আমি মিলিয়ে নিই, চার রাকাতে চারটা দোকানের হিসাব আমি মিলিয়ে নিই, আজকে মাত্র তিনটে দোকানের হিসাব মিলিয়েছে, এখনো একটা দোকানের হিসাব বাকি, তার মানেই নামাজ কয় রাকাত হয়েছে? তিন রাকাত হয়েছে। সত্যি ঘটনা? তাহলে বলুন, বুঝতে পারছেন? আচ্ছা, আপনার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা অনেকেই জানে শুনেছে। এক ব্যক্তি, তার ধনমাল ছিল সে যুগের কি দিনার দিরহাম বা সোনার মোহর ইত্যাদি একটা কলসিতে ভরে, তখন তার ব্যাংক ট্যাংক ছিল না, আর বাড়ি ঘর সেরকম উজুত নেই, চুরি হয়ে যাবে, তো নিজের বাগানের এক জায়গাতে পুঁতে রেখে গিয়েছিল, তারপরে এসে আর মনে পড়ছে না যে কোথায় দেখেছি, কোন গাছে কোনো কোনো এক জায়গায় রেখেছি কিন্তু মনে পড়ছে না। ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব এই ব্যাপার, এটা কি কোনো দিনী মশলা ছিল? দুনিয়ার কথা, তবুও ইমাম সাহেব ভালো, আমরা যখন মসজিদে ইমামের কাছে যাই, হুজুর কি হবে আমার বউ আমার ছেলে আমরা করি, এই ব্যবসায় লাভ হচ্ছে না, হুজুরের কাছে গিয়ে পরামর্শ নি। তো হুজুর বলছেন, হুজুর এরকম রেখেছিলাম কোথায় মনে পড়ছে না। তো উনি বললেন কি, এক কাজ করো তুমি আজকে এসার পরে সারা রাত নামাজ পড়ো। বলে হুজুর ওর সাথে এসব যাও না তুমি পড়ো। কেউ বেশি ঠিক আছে, এসার নামাজের পরে লাগলো নামাজ পড়তে, এক রাকাত হতে না হতেই মনে পড়ে গেছে যে ওইখানে আছে, কোন রকম করে দুরাকাত শেষ করে কোদাল নিয়ে দে দোর, হ্যাঁ গিয়ে হাঁ পেয়ে গেছে। সকালবেলা এসে বলছে, হুজুর দারুণ প্রেসক্রিপশন দিয়েছিলেন আপনি, কি হলো পেয়েছ? বল জি হুজুর পেয়ে গেছে। আমি জানতাম শয়তান তোমাকে নামাজ পড়তে দেবে না, কারণ যদি মনে না পড়তো তাই না, তাহলে সারা সারা রাত নামাজ পড়তে হতো, শয়তানের ক্ষতি হতো। শয়তান মানুষের উপকার করে অনেক সময়, করে না করে না, কিন্তু তার থেকে বড় ক্ষতি করে বসে, তাই না? ছোট ছেলের হাতে যদি আপনার একটা একশো টাকার নোট থাকে আর আপনার কাছে দশটা দশ টাকার নোট থাকে, ছোট বাচ্চা, তাকে যদি বলে নেই একটা আমাকে দে আমি তোকে পাঁচটা দেবো, তখন বাচ্চাটা কি মনে করে, এটি বাবরি একটার বদলে পাঁচটা দেবে, দারুণ ব্যাপার, খুব খুশ হয়। দিয়ে নিয়ে পাঁচটা নিয়ে আপনি একশো টাকার নোটটা নিলেন, আপনি পাঁচটা নোট দিলেন, গিয়ে বাড়িতে কি বলছে, মা মা আঙ্কেল না খুব ভালো লোক, কি ব্যাপার ওর বেলাল আঙ্কেল আমাকে আমার একটা নিয়ে আমাকে পাঁচটা দিল, আর বেউকুফ কোথায়, তোর একটা নিয়ে পাঁচটা জানিস তোকে কি অর্ধেক ঠকিয়েছে তোকে, কেন বলছে একশো তো পঞ্চাশ টাকা দিয়েছে, পঞ্চাশ টাকা ও ফকটিয়াতে মেরে নিয়েছে। শয়তান অনেক সময় উপকার করে, কিন্তু সেই উপকারের মাধ্যমে আপনার বড় ক্ষতি করে। শয়তান চায় না যে আপনি নামাজটা ঠিকঠাক পড়ুন, ঠিকঠাক পড়তে নামাজ পড়তে দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা নুদিয়া বিসসালাহ, যখন নামাজের আজান হয়, আতবারা শয়তান ওয়ালাহু দুরাত, শয়তান পালাতে থাকে পাততে পাততে, আল্লাহর ওই নামে এত ভয় খায় যে পাততে পাততে পালায়, হাত্তা লা ইয়াসমা তাযিন, এমন দূরে চলে যায় যে আজান শুনতেই পায় না। ফাইজা কুদিয়ান নিদা আকবাল, আজান বন্ধ হলো চলে এলো, হাত্তা ইজা সুবা বিলিস সালাত, সুবা বিলিস সালাত আকবাল, তারপর ইকামত হলে আবার পালায়, হাত্তা ইজা কুদিয়াত তাসউইব আকবাল, ইকামত যেমনি শেষ হলো আবার চলে এলো, কার কাছে এলো, মুসল্লির কাছে, হাত্তা ইখতারা বাইনাল মারই ওয়া নাফসিহি, এসে মানুষের মনে কি সৃষ্টি করে, নানা কুমন্ত্রণা আনয়ন করে, ইয়াকুলু উযকুর কাজা উযকুর কাজা, বলে এটা মনে করো ওটা মনে করো, লিমা লাম ইয়াজকুর মিন কাবল, যা প্রথমে আগে মনে পড়তো না সেটা মনে করিয়ে দেয়। কত বড় উপকার করে বলুন তো শয়তান, কোন একটা জিনিস মনে পড়ছিল না সেটা নামাজে মনে পড়িয়ে দেয়, কে মনে পড়িয়ে দেয়, আল্লাহ না শয়তান মনে করিয়ে, কত বড় উপকার করলো, কিন্তু কত বড় ক্ষতি করে নিল আপনার আপনি বুঝতে পারেন না। হাত্তা ইয়াযাল্লার রাজুলু মা ইয়াদরি কাম সাল্লা, তখন মানুষ মুসল্লি নামাজি বুঝতে পারে না যে কয় রাকাত, তিন রাকাত না চার রাকাত হলো, এটা কোন রাকাত, সজদা একটা করলাম না দুটো করলাম, তখন কি হয়ে যায় মানুষের, ভুল হয়ে যায়, শয়তান এই অবস্থা। উসমান ইবনে আবিল আস বলছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান কাদ হালা বাইনি ও বাইনা সালাতি, আমার নামাজে আমার সালাতে শয়তান মাঝে এসে আমার কি সৃষ্টি করে, আমার মধ্যে কেরাতের মাঝে অন্তরাল গোলমাল সৃষ্টি করে, তো কেরাত ভুলে যায়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকা শাইতানুন ইকানু লাহু খিনজাব, নামাজে যে ভুল করায় এ শয়তান, এই শয়তানের নাম হচ্ছে কি? খিনজাব। এই শয়তানের নাম কি? খিনজাব। অনেকে আবার এসব নাম দেখে আবার ছেলেদের নাম লিখে রেখে দেবে, হ্যাঁ, কিন্তু শয়তানের নাম কি? খিনজাব, নামাজে ভুল করে। ফাইজা আহসাসতাহু ফাতাউযু বিল্লাহি মিনহু ওয়াতফুল আন ইয়াসারিকা লাহু আন ইয়াসারিকা সালাসান, যখন তোমার মনে এইরকম ওয়াসওয়াসা সৃষ্টি হবে তখন তুমি তার কাছ থেকে, আল্লাহর কাছে পানা চাও, তার তার অনিষ্ট থেকে পানা চাও, আর তোমার বাঁ দিকে থুতু মারো এভাবে। কিন্তু পাশে যদি কেউ থাকে ঝেড়ে মেরে দেন না, তাহলে তো আবার অন্য শয়তান চলে আসবে, তাই না? আমার গায়ে থুতু মারলো, যেমন পায়ে পা লাগালে অনেকের মনে শয়তান চলে আসে, নামাজ পড়তেছি ব্যাধব কোথাকার আমার পায়ে পা লাগিয়ে দিল, শয়তান চলে এসছে, বুঝতে পারছেন? এ পা নিয়ে লড়ালড়ি করে, পা লাগাবে পায়ে পা লাগিয়ে দাঁড়ান, হ্যাঁ আছে নাকি অভ্যেস করো পায়ে পা লাগিয়ে নামাজ শুনেছি, এমন এক কথা শুনেছি যে নামাজ পড়তে নামাজ পড়ছে কোথায় পা পেয়ে লড়ালড়ি করছে, এক জায়গায় কথা শুনলাম এক মসজিদে নতুন মানে সহি হাদিস মেনে চলছে আর কি, সে জানে যে পায়ে পা লাগিয়ে সাহাবিরা নামাজ পড়তেন, আমাদেরও পড়া উচিত, দাঁড়িয়েছে। আর এই জন্যে বলে যে আহলে হাদিসরা লম্বা করে চওড়া করে পা ফাড়া করে দাঁড়ায়, দেখবেন ফেসবুকে কখনো কখনো মানে কটাক্ষ করে ব্যঙ্গ করে ছবি আসে, এইভাবে পাটাকে চওড়া করে বলছে আলবানির নামাজ। তো আর সত্যপক্ষে বহু মানুষ আছে যারা পায়ে পা লাগানোর জন্য পাটাকে চওড়া করে, কিন্তু এটা উচিত না। যখন আপনি পাশের নামাজির সাথে পাটা লাগালেন, সে যদি সরিয়ে নেয় আপনার দায়িত্ব খালাস, আপনি সুন্নত পালন করলেন সে করলো না, খালাস। কিন্তু আবার জোর করে আবার লাগালেন, সে আবার সরিয়ে নিল, এও গোড়া আর ও গোড়া, দুজনেই গোড়া। তো শুনলাম যে এক জায়গাতে এইভাবে দুবার তিনবার করার পর যখন ও পা সরিয়ে নেয়, এ আহলে হাদিস আর এ হানাফি, এ পা লাগাবে না, এ মনে করে পা লাগানোটাই গোড়া, এও গোড়া ও গোড়া, এ মনে করে পা লাগানোটা জরুরি, এও গোড়া ও গোড়া। শেষকালে যখন তিনবারে সরিয়ে নিচ্ছে তখন ওর পাটাকে টেনে নিজের পায়ে লাগিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? ওর পাটাকে টেনে তাহলে নামাজ পড়ছে না পা লড়ালড়ি করছে, বলুন দেখি, এখানে শয়তান নেই, শয়তান এখানে শয়তান কাজ করছে, যুদ্ধ এইভাবে কোন কাজ হলো ভাই? ঠিক আছে, সুন্নত আছে তো সুন্নত পালন করছে, একবার করলে সে যখন পাটা সরিয়ে নিল সুন্নত পালন, আবার কেন জোর করছে তার সাথে? এইভাবে অনেক গোড়ামি করে, অনেক মানুষ আছে যারা সুন্নত নিয়ে বেশি গোড়াগড়ি গোড়ামি করে, আর যার ফলে কি হয়, মা মসজিদের মধ্যে তর্ক হয়, মসজিদ আসতে দেওয়া হবে না, তুমি এই মসজিদে নামাজ পড়ো না, ইত্যাদি ইত্যাদি, তখন আমার মসজিদ নতুন করতে হয়, আল্লাহ মুস্তান। তাহলে কি হলো, থুতু মারবে কিন্তু হালকা করে, তাই না? আমার মুখটা ঘুরিয়ে দিলে নামাজ বাতিল হয়ে যাবে, হালকা করে বাম দিকে থুতু মারবে, বিশেষ করে একা থাকলে নামাজে নানা ওয়াসওয়াসা থাকে, নামাজ যখনই জানবেন যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, দেখবেন আস্তে আস্তে এই যে সাহাবী ওসমান ওসমান বিন আবিল আস বলছেন যে ফাআলতু যালিকা ফাআযহাবাল্লাহু আন্নি, তা আমি এটা করলাম ফাআযহাবাহুল্লাহু আন্নি, এই ওয়াসওয়াসা আমার কি হয়ে গেল, দূর হয়ে গেল। চলুন নম্বর ১১, নামাজে দাঁড়িয়ে আপনার দৃষ্টিকে ঠিক কোথায় রাখতে হবে? সিজদার জায়গায়। কিন্তু সিজদার জায়গা ছাড়া আরেক জায়গায় রাখতে হবে কোথায়? কোন সময়? তাশাহুদের সময়ে এই তর্জনী আঙ্গুলের উপরে রাখতে হবে, যে তর্জনীকে আপনার এইভাবে খাড়া রাখতে হবে, তাই না? আর মাঝে মাঝে হিলাতে হবে, মাঝে মাঝে হিলাতে হবে দোয়ার সাথে সাথে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইনা, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক, যখন বলবেন হালকা করে হেলান। অনেকে আবার এরকম করে হেলায়, অনেকে আবার দু হাতে, আল্লাহু মুস্তাআন, অনেকে আবার তাশা কি বলে আপনার দুই সিজদার মাঝখানেও হেলায় না, এগুলো বাড়াবাড়ি, এগুলো অল্প জানার ফলে অল্প জলে পুঁটি মাছ ফড় ফড় করে, তো তাহলে অল্প অল্প জানি তখন তারা এমন আমল শুরু করে দেয় বলছে হিলাতে হবে, তো এইভাবে হিলাচ্ছে, একটানা হিলিয়ে যাচ্ছে না, হ্যাঁ শেষ বৈঠক পর্যন্ত হেলাতে হবে, কিন্তু মাঝে মাঝে এইভাবে হালকা করে হেলাতে হবে। তো ওইখানে দৃষ্টিটা রাখতে হবে তাশাহুদে, এতে আপনার মন সজাগ থাকবে, সতর্ক থাকবে, আর এটা হবে শয়তানের জন্য খোঁচা, তাহলে আপনার নামাজ কায়েম হবে। ১২, উপর দিকে খবরদার নজর তুলবেন না, উপর দিকে নামাজ পড়ছেন উপর দিকে তাকাবেন না, কেননা নামাজ পড়তে পড়তে আকাশের দিকে দৃষ্টি দিল, দেখলে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়ানতাহিয়ান্না ক্বামুন ইয়ারফাউনা আবসারাহুম ইলা সামায়ে ফিস সালাহ আও লা তারজিউ ইলাইহিম আও লা তুখতাফান্না আবসারুহুম। অর্থাৎ লোকেদের কি হয়েছে যে তোরা নামাজের মধ্যে ওদের দৃষ্টি আকাশের দিকে তোলে? এ ব্যাপারে তার বক্তব্য খুব কঠোর হয়ে উঠল। পরিশেষে তিনি বললেন, অতি অবশ্যই ওরা এ কাজ হতে বিরত হোক, নচেত ওদের চক্ষু ছিনিয়ে নেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, নামাজের মধ্যে আকাশের উপর দিকে তাকানো দৃষ্টিপাত করা থেকে দূরে থাকো, নচেত ওদের দৃষ্টি আর ফিরে আসবে না। ১৩ বাস এটা বলে শেষ করে দেবো। ১৩ নম্বর হচ্ছে, এদিক ওদিকও তাকাবেন না, কে ডাইনে আসছে কে বামে আসছে কে যাচ্ছে এদিকে লক্ষ্য করবেন না, বিশেষ করে হারামের মসজিদে, তাই না? মক্কার মসজিদে সুবহানাল্লাহ এই দৃষ্টি নিবদ্ধ রাখা বড় কঠিন, খবরদার তাকাবেন না। এই দৃষ্টি আকর্ষণ ও চুরি করার কাজ কার কাজ? শয়তানের কাজ। আর শয়তান এই থেকেই নামাজ চুরি করে নেয়। বান্দা যদি তার নামাজে এদিক ওদিক দৃষ্টি না ফেরায় তাহলে আল্লাহ তার নামাজের প্রতি বিশেষ আগ্রহী হন, আর বান্দার এদিক ওদিক চেহারা ফিরিয়ে দিলে আল্লাহ তার সে নামাজের দিকে ভ্রুক্ষেপ করেন না। আগ্রহের সাথে নামাজ কবুল করেন যতক্ষণ না বান্দা এদিক সেদিক না তাকায়। তিনি বলছেন, ইখতিলাসুন ইখতিলাসুহু শাইতান মিন সালাতিল আবদ, এদিক ওদিক তাকানো এটা কি? এটা শয়তানের কি চুরি করা। আর যতক্ষণ পর্যন্ত এদিক ওদিক না তাকায় আল্লাহ তাআলা সেই নামাজের প্রতি আগ্রহী থাকেন। আর এই ব্যাপারে নিশ্চয়ই জানছেন, শুনতে সাবধান, আপনার নামাজ থেকে মহান আল্লাহ যেন মুখ ফিরিয়ে না আনেন এবং দুশ্মন শয়তানও যেন আপনার নামাজ ছিনতাই করে না পালাতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন নামাজ কায়েম করার। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।